وعليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. عمرة করার পরে আপনাদের সবাইকে মোবারকবাদ। যদিও এর আগে একটা দর্শ ছিল কিন্তু অনেকে আসেননি, তার জন্য আপনাদেরকে নতুন করে মাবরুক। আল্লাহ তাকাব্বাল মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। হজ আমরা করে এলে মানুষের মন একটু পরিবর্তন ঘটে, আর আমরা প্রথম থেকেই বলে আসছি আমাদের সঙ্গে থাকলে নোকসান হবে না, আমাদের সামনে আমাদের সাথে থাকলে দীন এবং ইমানের উপকার হবে। আর হজ আমরা ইত্যাদি করতে পারবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আজকের আমাদের দার্সের বিষয় সেটা হল রোগী দেখতে যাওয়ার শেষ পর্ব। রোগী দেখতে গিয়ে যে কর্তব্য, সেই কর্তব্য সমূহের শেষ পর্ব সেটা হচ্ছে কি, কাউকে কুশলবাদ জিজ্ঞাসা করলে রোগী হলেও তাকে সর্বাবস্থায় কি বলতে হবে, সালাম আলাইকুম, কেমন আছেন? আর ভাই কোয়েন না, ভালো নেই, এই জ্বালা যন্ত্রণা, ডায়াবেটিস, হমক তমক, এই সেই। তারপর আবার ছোট ছেলেটা এই হয়েছে, বড় ছেলেটার এই হয়েছে, মেয়েটার এই হয়েছে, স্ত্রীর এই হয়েছে, যত রকমের অভিযোগ আছে আপনি সব করে বসলেন, প্রকাশ করলেন। অথচ আপনার উচিত ছিল কি কি বলা, আলহামদুলিল্লাহ, আল্লাহ যে হালে রাখে আলহামদুলিল্লাহ। এটা আপনি শিওর জানবেন যে আপনার জন্য সেটা হচ্ছে বিপদ, কিন্তু বিপদ হলেও সেটা আপনার জন্য মঙ্গল, ভালো। কারণ আল্লাহ তাআলা তকদিরে কোনো মন্দ নেই, যদিও আপনার হিসাবে সেটা আপনি মন্দ মনে করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা ওইটা আপনার ভাগ্যে লিখেছিলেন, সেটা ভালো বলেই, আপনার জন্য ভালো বলেই আল্লাহ দিয়েছেন। জেনে রাখবেন, অনেক সময় আমরা দোয়া করি কিন্তু পাই না, দোয়া কবুল হয় না, আমরা অভিযোগ করি তাই না, যে আল্লাহ দোয়া কবুল করল না। কিন্তু আপনি হয়তো জানেন না যে আল্লাহ তাআলা দোয়া কেন কবুল করলেন না। এমনও হতে পারে যে যে জিনিস আপনি চাচ্ছেন সেই জিনিসটা পাওয়ার উপযুক্ত আপনি নন। অনেক সময় ছোট বাচ্চারা সাপ নিয়ে খেলা করে, অনেক সময় চাঁদ চায়, অনেক সময় এমন জিনিস চায়, ওষুধ নিয়ে খেলতে চায়, মা বাপে দেয় না, দিতে পারে না, কারণ জানে যে জিনিসটা দিলেই ছেলেটা কি হবে, ক্ষতি হবে। এই জন্য আমাদেরকে সব সময়, যদি আমি অসুস্থ, যদি আমি যন্ত্রণায় কাতর, তবু আলহামদুলিল্লাহ ভালো আছি। এবার যদি কেউ একান্ত সেরকম লোক হয়, বলার হয়, তাহলে বলবেন তাকে যে ভাই অসুস্থ আছি, ভাই আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ভাই আমার এরকম রোগ আছে, আমি ব্যথায় ভুগছি, যন্ত্রণায় ভুগছি, বলা যাবে, বলা যাবে না তা না, কিন্তু আগে কি করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। যে কোনো হালে আপনি থাকবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসা। একবার সাদ্দাত বিন আওস ও সুনাবিহি এক রোগীকে সাক্ষাৎ করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, আজ সকালে তুমি কেমন আছো? আরবিতে কি বলে, কাইফা আসবাহত, আজ সকালে তুমি কেমন আছো? লোকটি বলল, আল্লাহর নিয়ামতে ভালো আছি, আল্লাহর নিয়ামতে ভালো আছি, দেখছেন আল্লাহর রহমতে ভালো আছি, এটা আল্লাহর অশেষ রহমত বলে আমরা ভালো আছি। আর আল্লাহর অশেষ নিয়ামত, যে নিয়ামত ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহ, হাবে সাহেব আসেনি আজকে, ওয়াইন তাউদ্দু নিয়ামত আল্লাহি লা তুহসুহা, যদি আল্লাহর নিয়ামত একটা করে গুনতে চাও, একটা একটা করে গুনতে চাও, গুনিয়ে শেষ করতে পারবে না, অসম্ভব। এই জন্য কি বললেন, যে আল্লাহর নিয়ামতে ভালো আছে। সাদ্দাত বললেন, পাপ সমূহ মাফ হয়ে যাওয়া এবং গুনাহ সমূহ ঝরে যাওয়ার সুসংবাদ নাও, তুমি অসুস্থ তা সত্ত্বেও বলছো আমি আল্লাহর নিয়ামতে ভালো আছি, কারণ বেঁচে আছি, আর বেঁচে থাকাটাই তো বিশাল কিছু, আল্লাহ ইচ্ছা করলে মেরে ফেলতেন, কিন্তু আমি বেঁচে আছি, এই জন্য আল্লাহর নিয়ামত নিয়ে আমি বেঁচে আছি, এখনো পর্যন্ত নিঃশ্বাস নিচ্ছি, আল্লাহর সেই অক্সিজেন আমি পাচ্ছি এবং আমি সুন্দরভাবে বেঁচে আছি, তখন বললেন যাও তোমার পাপ মাফ হয়ে যাবে। এই জন্য আমরা কি বলি লাভ আসা তাহুরুন ইনশা আল্লাহ। সেদিন হারমাতে দোয়া শিখিয়েছিলাম কি বলতে হয় রোগী দেখতে লাভ আসা তাহুরুন ইনশা আল্লাহ, আর তার মানে যে লাভ আস সমস্যা নেই তাহুর ইনশা আল্লাহ। আপনি যে রোগগ্রস্ত হয়েছেন আপনার বালা মুসিবত হয়েছে এতে আপনার গোনাহ ঝরে যাবে, আপনি পবিত্র হয়ে যাবেন গোনাহ থেকে। আর এই জন্য বলেছিলাম যে জ্বরকে গালি দেবেন না, কারণ জ্বর কি করে, জ্বর গরম, কিন্তু এই গরম দিয়ে আপনার গোসল দেওয়া হয়, আপনার গোনাহ থেকে আপনাকে পবিত্র করা হয়। এই গরমের তাপ দিয়ে আগুন দিয়ে আপনার গোনাহকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়। সুসংবাদ নাও, তোমার পাপসমূহ মাফ হয়ে গেছে, গোনাহসমূহ ঝরে গেছে। আমি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহ আজ্জাল বলেন যে আমি যখন আমার কোন মুমিন বান্দাকে রোগ বালা দিয়ে পরীক্ষা করি এবং সে ওই রোগ বালাতে আমার প্রশংসা করে, ইন্নাল্লাহ আজ্জাল ইয়াকুল ইন্নি ইজাবতালাইতু আবদাম মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মাবতালাইতুহু ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদ্জাইহি যালিকা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহ। সে যখন আমি যখন তাকে রোগ দিয়ে পরীক্ষা করি, আর আপনাদেরকে বলেছিলাম যে রোগ কেন আসে, কি কি কারণে রোগ আসে, বাদশামে আসছে না উমরা করে অসুস্থ হয়ে গেছে, কি কি কারণে বাদশা, কি কি কারণে আমাদের রোগ বালা আসে, বিপদ আপদ আসে, কেন অ্যাক্সিডেন্ট কেন হয়। নম্বর এক, আমার কোন পাপ ছিল, সেই পাপের শাস্তি, কারেন্ট শাস্তি স্বরূপ আমার রোগ এসছে। নম্বর দুই, যদি আপনি মনে করেন না আমি পাপি নই, আমি কোন পাপ করিনি, তাহলে আপনাকে পরীক্ষা করার জন্য আপনার বালা মুসিবত এসছে। আর যদি তাও না মনে করেন তাহলে তিন নম্বরটা কি, আল্লাহ তালার কাছে আপনার এমন এক মর্যাদা ছিল সেই মর্যাদায় আপনি পৌঁছতে পারছেন না, ক্ষমতা নেই, এমন আমল করছেন না যাতে আপনি সেই মর্যাদায় পৌঁছেন, তখন আল্লাহ তালা আপনাকে এমন একটা মুসিবত দেন আর সেই মুসিবতে আপনি ধৈর্য ধরলে পরে সেই মর্যাদায় আল্লাহ পৌঁছে। আল্লাহ এই অতএব জানলেই হবে না যে আমি কি পাপ করেছিলাম তাই আল্লাহ, না খবরদার বলবেন না পাপ করলেই যে শাস্তি আসে তা না, বরং শাস্তি আসে আপনাকে শায়েস্তা করার জন্য, আপনাকে সতর্ক করার জন্য, আপনি সতর্ক হন। এখন বান্দাকে যখন আমি পরীক্ষা করি, আওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন, আল্লাহ তো ঘোষণা দিয়েছেন কোরআনে, আমি আমার বান্দাকে পরীক্ষা করি ফল ফসলের কমতি দিয়ে, মানুষ ক্ষয় করে তার ছেলের মৃত্যু দিলাম, কিংবা তার আত্মীয় স্বজনকে মেরে ফল ফসল হল না, এবছরে ধান হয়নি, বৃষ্টি হয়নি, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বান বন্যা, ভূমিকম্প ইত্যাদি দিয়ে আমি বান্দাকে পরীক্ষা করি, ওয়াবাশশিরিস সাবিরিন, যে ধৈর্য ধরবে সে সুসংবাদ নাও। অতএব সে বান্দা যখন আমি তাকে পরীক্ষা করলাম আর সে পরীক্ষা পাশ করার জন্য সে কি বলল, হামিদানি, সে আমার প্রশংসা করল, ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজিহি যালিক, সে যে বিছানাগত থাকে সে বিছান থেকে সে উঠে যাবে, যখন উঠে আসবে সেই দিনকার মতো উঠে আসবে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল, বিভিন্ন আছে তার মধ্যে, হজ করলে পরে কি হয় সেদিনকার মতো ফিরে আসে যেমন যেদিন তার মা তাকে জন্ম দেয়, নিষ্পাপ শিশুর মতো সে হয়ে যাবে। وَيَقُولُ الرَّبُّ عَزَّ وَجَلَّ أَنَا قَيَّدْتُ عَبْدِي وَابْتَلَيْتُهُ, আমি আমার বান্দাকে, কাকে বলে আল্লাহ তাআলা বলেন, কাকে বলেন, ফেরেশতাকে, কোন ফেরেশতাকে, কেরামান কাতিবিন, কেরামান কাতিবিন কোথায় থাকে বলুন তো, আপনার সাথেই আছেন, ভয় লাগে না, দেখুন যদি বলা হয় এখানে এই ঘরে জিন আছে আসবেন একা, এখন যদি এখানে প্রসিদ্ধ হয় যে ঘরে জিন আছে, এখন অফিস বন্ধ হয়ে গেছে রাত একটার সময় যদি আপনাকে চাবি দেওয়া হয় যে আমার রুম থেকে টেলিফোনটা ভুলে এসেছি, মোবাইলটা ভুলে এসেছি, নিয়ে আসেন তো আসবেন, ভয় লাগবে না? আর সঙ্গে ফেরেশতা, জিনের মতই দেখা যায় না, ফেরেশতাকে ভয় হয় না। কেন? মানুষ অভ্যস্ত, অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, ফেরেশতা আছে তো কি? অথচ সে আমার ভিডিও করছে, এই যে সামনে ক্যামেরা হচ্ছে, ভিডিও হচ্ছে, আমি যেটুকু বলবো, যেভাবে কথা বলবো, যেভাবে মুখ বাঁকাবো, যেভাবে যেদিকে তাকাবো, সব কি হচ্ছে? সব টেপ হয়ে যাচ্ছে, ভিডিও হচ্ছে, আর কেয়ামতের দিনে সব কিছু দেখা যাবে। কেরামান কাতিবিন, ফেরেশতাদেরকে বলা হয়, কি বলা হয়? যে আমি আমার বান্দাকে অনেক আমল থেকে বিরত রেখেছি, হায় হায় হায়, সে জামাতে নামাজ পড়তে যেতে পারে না, কিন্তু তার মন কি বলছে? আজান শুনি তার মন কাঁদছে, হায় রে আমি যদি ভালো থাকতাম আমি জামাতে যেতাম। অসুস্থ হওয়ার কারণে সে কাজটা করতে পারছে না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে না, বসে নামাজ পড়ছে। তখন সে মনে মনে ভাবছে যে যদি আমি ভালো থাকতাম তাহলে দাঁড়িয়ে নামাজটা পড়তাম। আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে। অতএব আমি ওকে আমল থেকে বিরত রেখেছি এবং রোগগ্রস্ত করেছি, সুতরাং তোমরা তার জন্য সেই আমলের সব লিখতে থাকো যে আমলের সব সে সুস্থ অবস্থায়, যে আমল সে সুস্থ অবস্থায় করত। তার মানে দাঁড়িয়ে নামাজ পড়ার সব আপনি পাবেন, জামাতে যে যে সব হয় নামাজ পড়া, সে দাঁড়িয়ে একই বলে জামাতে গিয়ে নামাজ পড়ার সব আপনি ঘরে বসে পাবেন, কারণ রোগ আপনাকে আটকে রেখেছে, আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন। ফেরেশতাকে বলা হয়, ফেরেশতা যখন সে নামাজ পড়বে তা জামাত সহকারে নামাজ পড়বে। হ্যাঁ, এখানে থাকতে হবে, এটা হচ্ছে মেন জিনিস, এখানে থাকতে হবে যে আমি যদি ভালো হতাম, ভালো থাকতাম, তাহলে আমি জামাতে গিয়ে নামাজ পড়তাম। মনটা যে সেই কেয়ামতের দিনে আরশের নিচে সাত ব্যক্তি ছায়া পাবে, তার মধ্যে এক ব্যক্তি হ্যাঁ বাদশাহ মিয়া, বাদশাকে প্রশ্ন করলাম, বললো বাদশাহ নেই, এখন বাদশাহ এসেছে, হ্যাঁ বাদশাহ নামদার। কেয়ামতে সাত ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তার মধ্যে এক ব্যক্তি হল সে যার মন ঘরে থাকে কিন্তু তার মন কোথায় থাকে? মন মসজিদের সাথে লটকে থাকে। আহা, নামাজ পড়ে এলো, আবার কখন আজান হবে, কখন হাইয়া আলাস সালাহ শুনতে পাব, মন লটকে থাকে। তেমন লোক অসুস্থ হয়ে গেছে, আফসোস করছে, এই জন্য আফসোস করার আগে নিজেকে করে নিতে হয়। এক লোক নামাজে ঢিলেমি করতো, নামাজ পড়তো না, সৌদি আরবের ঘটনা লিখেছে, আমরা পত্রিকায় পড়েছি, বেচারি নামাজ পড়তো কিন্তু জামাতে গিয়ে পড়তো না, ওই ঢিলেমি করে বাড়িতে কখনো পড়তো কখনো পড়তো না। তারপর যখন এমন অ্যাক্সিডেন্ট হলো, সেই অ্যাক্সিডেন্ট থেকে সে আর দাঁড়াতেই পারল না, হুইল চেয়ারের কি হয়ে গেল, হুইল চেয়ারের উপবেশক, মানে বসে থেকে আর উঠতে পারে না। তখন সে মনে মনে আফসোস করছে, হায় রে, যখনই আজান শুনছে তখনই তার আফসোস হচ্ছে, হায় যদি আমার পা দুটো থাকতো, নিয়ে যাওয়ার কেউ নেই, আমার যদি পা দুটো থাকতো আমি জামাতে মুসলমানদের সাথে নামাজ পড়ে আসতাম। তখন আফসোস করে কোন লাভ হবে? লাভ হবে না। যখন সুস্থ ছিল, এই জন্য হাদিসে আছে যে অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও, সুবর্ণ সুযোগ রূপে গ্রহণ করো, মৃত্যু আসার আগে জীবনটাকে কাজে লাগাও, বার্ধক্য আসার আগে যৌবনটাকে কাজে লাগাও, কিন্তু এমন সময় আসবে যখন পস্তানো কোনো কাজে লাগবে না, কোনো কাজে দেবে না। সুতরাং আমার বান্দাকে ওই সব দাও, যেহেতু তার নিয়ত আছে যে আমি জামাতে গিয়ে পড়ব, সেই সব দাও, যে সব যে আমল সেই আমলের সব দাও, যে আমল সে সুস্থ অবস্থায় করত, তাহলে রোগ বালাগ্রস্ত হলে পরে এটা আপনার জন্য, আপনি খারাপ মনে করলেও আসলে সেটা আপনার জন্য কি ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে জিজ্ঞাসা করতে গেলেন, গিয়ে বললেন, কাইফা আসবাহতা, দেখেন সালাম দেওয়া কি সুন্নত, জরুরি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলেন না, কি বললেন, কাইফা আসবাহতা, কিংবা আমরা বলি না সাবাহ আল খায়ের, তো সমস্যা নেই, কাইফা আসবাহতা, কেমন আছো সকালে, সকালটা কেমন কাটলো বা এলো, তো এখানে বললেন কি যে আজ সকালে তুমি কেমন আছো। লোকটি বলল, কাল আহমাদুল্লাহ ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি আপনার কাছে আল্লাহর প্রশংসা করছি, তার মানে যে হালে আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাযা আল্লাযী আরাদতু মিনকা, আমি তোমার কাছ থেকে এটাই চেয়েছিলাম, তার মানে কি, আমি চেয়েছিলাম যে তুমি আল্লাহর প্রশংসা করবে। হুজুর বলেন না, আর সে কি হবে আমার, এই বেতন পাই না, এই সেই নানা রকম অভিযোগ করে কোন লাভ আছে? আপনি মানুষের কাছে অভিযোগ করলে মানুষের দিকে আল্লাহ কি করে দেবেন, লটকে দেবেন। কিন্তু যদি আপনি আল্লাহর কাছে আপনার সেই অভিযোগটা জানান, তাহলে আল্লাহ তাআলা আপনার অভিযোগ পূরণ করবেন, আপনার প্রয়োজন পূরণ করবেন। ব্যাস, রোগী দেখতে গিয়ে সঙ্গে খাবার নিয়ে গিয়ে কোনো খাবার খেতে রোগীকে বাধ্য করবেন না। আপনি হয়তো শুনলেন যে আমার ভাই বা আমার কোন আত্মীয় অসুস্থ হয়ে পড়েছে, আমার বন্ধু আত্মীয় বা বন্ধু অসুস্থ হয়ে পড়েছে, আপনি সঙ্গে করে ফল ফ্রুট বিভিন্ন রকম কিনে নিয়ে গেলেন, যে আপনি নিজের হাতে, মেয়েরা বিশেষ করে যদি মনে করেন আপনার বড় বোন হয়, আহা, বড় বোনটা মায়ের মতো, বড় বোনটা মায়ের মতো, ছোট বোনটাও হতে পারে, ভালোবাসা থাকলে বোন ভাই বোনে, বোন দেখতে এসেছে কাকে, ভাইকে, নিজের হাতে পাকিয়ে নিয়ে এসছে, মুরগি হোক বা মিষ্টি হোক যাই হোক নিয়ে এসছে, ভাই ভাইকে নিজের হাতে খাইয়ে দেবে, এমনও ভাই আছে যাকে নিজের হাতে খাইয়ে দেবে। এবার সে ভাই অসুস্থ, খেতে চায় না, জোর করে লে ভাই একবার খা, দুবার না, খবরদার তাকে কিছু খেতে বাধ্য করবেন না। কেন? বরং পথ্য অপথ্য বুঝে রোগীকে তার পছন্দ মতো খাবার দিন। এই দেখবেন সাধারণত যাদের সুগার আছে তাদেরকে মিষ্টি খেতে বলা হয়, একটা খাও কিছু হবে না, কিছু হবে না, একটা খাও কিছু হবে না। এবারে ও বাবার বললো একটা খাও কিছু হবে না, তো কিছু হবে না হতে হতে কটা হলো, একটা একটা করে কটা হয় সারাদিনে, তো কিছুটাই তখন বিচু হয়ে যাবে, কিছুটাই তখন বিচু হয়ে যাবে। এই জন্য বাধ্য করতে হয় না। অনেক সময় মানুষ ঠেলতে পারে না, তার মানে কথাটা রেখে ফেলে, তখন সে কি করে, মেনে নেয় কথাটা এবং নিজের ক্ষতি নিজে করে। না, তাকে বাধ্য করা যাবে না, পছন্দ মতো খাবার দিন। তবে হ্যাঁ, এমনও হতে পারে যে রোগী আবার এমন পছন্দ করছে যে খাবার নিজের জন্য ক্ষতিকর, তা না। এখন রোগী জ্বর হয়েছে, সে যদি বলে আমি টক খাবো, দেওয়া হবে না? এমন রোগী আছে যার পানি খাওয়া নিষেধ, তাকে পানি দেওয়া হবে না? এমন রোগী যার মিষ্টি খাওয়া নিষেধ, যেমন বললাম সুগার টোগার ডায়াবেটিস আর সব কি কি বলছে, তাকে দেওয়া হবে না? এমন রোগী তার হাই প্রেশার আছে, সে বলছে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আলোচনা খাবো, আমাকে আলো শিনে দাও, দেওয়া হবে? এক মহিলা আমাকে প্রশ্ন করছেন যে আমার স্বামী এগুলো মানতে চায় না, আমি তাকে দিতে চাই না, তো সে রাগ করে, তো এটা আমার গুণা হবে কিনা, আপনারা কি মনে করেন? স্বামীর হাই প্রেশার আছে, সে বলছে আমি কাঁচা লবণ দিয়ে, কাঁচা লবণ খাওয়া খুবই ক্ষতিকর, তো কাঁচা লবণ দিয়ে আলু সানা খাবে, এক তো আলু খাওয়া নিষেধ, তার উপরে কাঁচা লবণ দিয়ে সানা, তো স্বামী এবার না দিলে তখন বকে স্ত্রীকে, তাতে কি স্ত্রীর গুণা হবে না? কারণ বিষ খাওয়া থেকে রোধ করা, দূরে রাখা, এ প্রত্যেক আত্মীয়র কর্তব্য, এটা স্ত্রী, স্ত্রীর হাতে এখন তার জীবন, সে যেভাবে রান্না করবে, তাকে তেল খাওয়া মানা, তেল দিয়ে রান্না করা যাবে না, চর্বি খাওয়া মানা, তার চর্বি যাওয়া, এ খাওয়া মানা, যে খাওয়া মানা, এই স্ত্রীর হাতে এখন। এখন স্ত্রী যদি বলে আমার গরজটাও খেতে চাই যে আমি খাওয়াই, বিষ খেতে দিলেন, জেনে শুনে কাউকে বিষ দেওয়া হবে? আপনার দোকান থেকে আপনি বিষ বিক্রি করবেন, আপনি জানেন যে যুবক বা যুবতী এই বিষ নিয়ে গিয়ে ও খাবে, আত্মহত্যা করবে, তাকে বিষ বিক্রি করা যায়? যায়েজ? যদি যায়েজ আপনি বিক্রি করেন, তা আপনি খুনি, খুনি আপনি। তো এইভাবে স্বামী যদি এরকম হয়, মানতে না চায়, আপনি খবরদার দেবেন না। আপনার যে রুটিন আছে যে এই রোগী মানুষ তাকে যা খেতে হবে তাই আপনি দেবেন, তার ইচ্ছা মতো আপনি দেবেন না, যে যে জিনিস যে খাবার তার ক্ষতি করবে, সুতরাং তাকে কোনো কিছুতে বাধ্য করা যাবে না। খাবারে তার ক্ষতির আশঙ্কা আছে, সে খাবার তাকে দেবেন না। রোগী খেতে না চাইলেও চিন্তার কোনো কারণ নেই। যদি খেতে না চায় বলে হাগো মরে যাবো গো, না খেলে কি হবে, কিন্তু খাচ্ছে না, তোমার চিন্তার কারণ নেই। কেন? খাওয়ার জন্য তার সাথে কোন প্রকার জোর জবরদস্তি করা উচিত নয়। তার হায়াত থাকলে রোগদাতা তাকে গায়েবীভাবে খাবার দেবেন। যদি হায়াত আছে আর সে খাচ্ছে না, আমরা বলি যা না খেয়ে মারা যাবে, কিন্তু না, আল্লাহ তাআলা যদি তার হায়াত লিখে রেখেছেন তো আল্লাহ তাআলাই তাকে খাবার যোগাবেন। এ কথা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকরিহু মারদাকুম আলা তাআমি ওয়া শারাব ফা ইন্নাল্লাহ ইউতিমুহুম ওয়া ইয়াসকিহিম। তোমাদের রোগীদেরকে পানাহারের জন্য বাধ্য করো না, যেহেতু তারা না খেলেও মহান আল্লাহ তাদেরকে পানাহার করিয়ে থাকেন, মহান আল্লাহ খাইয়ে থাকেন। কিভাবে খান? আল্লাহ শক্তি দেন। খাবারের যে শক্তি হওয়া দরকার সেটা না খাই দিতে পারেন না? পারেন না। যে কারণে সন্তান হয় সেই কারণ ছাড়াই কি আল্লাহ সন্তান দিতে পারেন না? দিয়েছেন না দেননি? তো এরকম হতে পারে, কেন হবে না? এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো তোমরা বিশাল করো না। বিশাল কাকে বলে? বাদশাহ। বিশাল কাকে বলে? সৌমে বিশাল। কাকে বলে বিশাল? রোজা বিশাল। রোজাতে বিশাল কি? মাঝে না খেয়ে এক টানা একদিন দুদিন তিন দিন রোজা রাখা। তো সাহাবিদেরকে বললেন তোমরা বিশাল করো না, একদিন ইফতারি করো একদিন রোজা রাখো। তো সাহাবিরা বললেন ইয়া রাসূল আল্লাহ আপনি তো করছেন। তখন আল্লাহ রাসূল কি বললেন? এই ব্যাপারে তোমরা আমার মতো নও। এই যে আমরা বলি না যে আল্লাহ রাসূল আমাদের মতো মানুষ, অনেকে মনে করে আমাদের মতো সাধারণ না, আল্লাহ রাসূল আমাদের মতো সাধারণ মানুষ না, অনেক পার্থক্য আছে, অসাধারণ মানুষ। তো তিনি বললেন এ ব্যাপারে তোমরা আমার মতো নও, আমি রাত্রি যাপন করি আর আমার রব আমাকে খাওয়ান পান করান। তো পার্থক্য আছে। তেমনি রোগীকে বাধ্য করবেন না খেতে, বরং রোগীকে আল্লাহ তাআলা খাওয়ান পান করান, আপনার চিন্তার কারণ নেই। ব্যাস, এবার চলুন আরো একটু মারাত্মক রোগীর দিকে যাই। রোগীর মৃত্যু উপস্থিত হলে তখন কি করবেন? দেখছেন যে আর হয়তো বাঁচবে না, এবার কি করা উচিত? কি করবেন? দেখবেন যে এবার জান যাচ্ছে, যাব যাব হচ্ছে, তখন তাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ করে দিন। কারণ যার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, সে একদিন না একদিন জান্নাত, ডাইরেক্ট না গেলেও। একদিন না একদিন কেন বললাম? কারণ তার পাপ থাকতে পারে, আর যদি শিরিক করে থাকে তাহলে তার মাফ হয়ে যাবে, কারণ শেষকালে সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে। কিন্তু শাস্তি ভুগিয়ে ভোগেও একদিন না একদিন সে জান্নাতে যাবে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ শেষ কথা হলেই জান্নাতে চলে যাবে গ্যারান্টি না, একবার ডাইরেক্ট চলে যাবে তা না, বরং একদিন না একদিন যাবে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগটা কমসে কম আপনি করে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা তোমাদের মরণাপন্ন ব্যক্তিকে লা ইলাহা লাক্কিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, বেশ মুমূর্ষুর জন্য দোয়া করা, যখন মরতে যাচ্ছে তখন আপনি দোয়া করুন আল্লাহ ওকে ক্ষমা করে দাও, আল্লাহুম্মাগফিরলাহ, আল্লাহুম্মারহাম, আল্লাহ তুমি ওকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, রহম করো, কোন প্রকারের মন্দ কথা বা অন্যায় মন্তব্য করবেন না ওই সময়ে, কোন অন্যায় মন্তব্য করবেন না। কোন সময়ে? যে সময়ে জান যাচ্ছে, জান যায় যায়, সেই সময়ে অন্যায় মন্তব্য করবেন না। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন তোমরা কোন রোগী বা মরণাপন্ন ব্যক্তির নিকটে উপস্থিত থাকবে তখন ভালো কথাই বলো, কেননা তোমরা যা বলবে তার উপর ফেরেশতারা আমিন আমিন বলে থাকেন। আল্লাহ আকবার। ওই সময় ফেরেশতা আসেন তাই না? মরার আগে ফেরেশতা আসেন। যদি ভালো লোক হয় তো জান্নাতের রেশমি রুমাল নিয়ে উপস্থিত হয় আগে, তারপরে কি বলে আপনার মালাকুল মওত আসেন, তারপরে জান নিয়ে সেই রেশমি রুমালে বা রেশমি কাপড়ে রাখেন, তখন দেখতে পায় ফেরেশতা, ফেরেশতা দেখতে পায়। তো সেই সময় ফেরেশতারা আমিন বলেন। এখন যদি আপনি এমন কথা বলেন যে কথা রোগীর জন্য ভালো না, তো আমিন হয়ে কবুল হয়ে যাবে। সুতরাং সেই সময়ে মহিলাদেরকে, বিশেষ করে মহিলা মুশকিল, আপনি কন্ট্রোল করতে পারবেন কিন্তু মহিলা খুব বেশি কথা বলে, সারাদিনে পুরুষ কথা কথা বলে আর মেয়ে কথা কথা বলে, অনেক অনেক গুণ বেশি। সুতরাং মহিলাদেরকে সেই জায়গা থেকে, বিশেষ করে মূর্খ যারা, অবশ্য পুরুষ হলেই যে ভালো তা না, পুরুষ মূর্খ আছে, অনেক ইরিং বিরিং আজে বাজে বহু কথা বলে থাকে, তো মোট কথা সেখানে বাজে কথা বলা হবে না, কারণ বাজে কথা এমনও হয়ে যাবে যে তার জন্য বদদোয়া হবে। সুতরাং এই মুহূর্তে দোয়া ও বদদোয়া উভয়ই কবুল হয়ে যেতে পারে, আতে ভালো কথা বলতে হবে। তাই সেই সময় কি করতে হবে? দোয়া করতে হবে। তা ফেরেশতা আমিন বলছেন আল্লাহকে রহম করো, আল্লাহকে জান্নাতবাসী করো, আল্লাহকে দয়া করো, আল্লাহকে ক্ষমা করে দাও, তাহলে ফেরেশতারা কি বলবেন? আমিন। তার চক্ষু দুটো খোলা থাকলে বন্ধ করে দেওয়া, যখন দেখবেন যে চোখ মারা গেল, লাশ চলে গেল, চোখ দুটো তাকিয়ে আছে, হাদিসে আছে যখন জান যায় তখন তাকিয়ে দেখে, যদি এরকম খোলা অবস্থা থাকে চোখ দুটো কি করতে হবে? ঢেকে যাবে, কারণ পরে আর যখন শিখ হয়ে যাবে, শিখ হওয়া বলে টাইট হয়ে যাবে, তখন আর চোখ ঢাকা যাবে না। এই জন্য সঙ্গে সঙ্গে চোখ দুটো কি করতে হয়, বন্ধ করে দিতে হয়। আর দোয়া করবেন, যেমন বলবেন, আল্লাহ তুমি ওকে ক্ষমা করো, সৎপ্রাপ্ত লোকদের দলভুক্ত করো এবং ওকে মাফ করে দাও, ওর মতো ভালো লোক ওর বংশে পুনঃ দান করো। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু এই অংশটা বলি না। যখন বালা মুসিবত আসে, সে মুসিবতে একটা দোয়া বলতে হয়। জানেন কি দোয়া বলতে হয়? উম্মে সালামা স্বামী যখন আবু সালামা মারা গেলেন, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সান্ত্বনা দিলেন, কানতে লাগলেন, কানছেন, তখন বললেন, উম্মে সালামা তুমি কেঁদো না, তুমি এই দোয়া বলো, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এটা বলতে হয়, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি। আপনার ছেলে মারা গেল, হঠাৎ করে আপনার ছেলে মারা গেল। সেদিন আপনাকে শুনিয়েছিলাম যে আমার এলাকায় বা আমার গ্রামে এক লোক ছেলে মারা গেল, তো কি বলল, এরকম কথা হলো, আমার তৈরি বেটা মারা গেল, আপনি কি বলবেন? আপনি কি বলবেন? কাদ্দার আল্লাহুম্মা শাফাল, ঠিক আছে। আর কি বলবেন? আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। তার মানে কি, যে আল্লাহ তুমি যে আমাকে মুসিবত দিলে, আমার ছেলেটাকে তুলে নিলে, ঠিক আছে, সমস্যা নেই, তোমার দেওয়া জিনিস তুমি নিয়েছ। যেমন রুমিসা যাকে বলি আমরা, রুমাইসা তার স্বামীকে বুঝালো, যদি কেউ আমাদেরকে কোন জিনিস ব্যবহার করতে ধার দেয়, সে যখন চেয়ে নেয় তখন ফেরত দেবো না, দেবো না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই ফেরত দেবে, তাহলে শোনো তোমার বেটা মারা গেছে। তো এ বুদ্ধি হলো না, এ কেন আমার আল্লাহ বেটা আমাকে মারলো, এই সেই যাই হোক না, আপনি কি বলবেন? আপনি বলবেন, আল্লাহ দেওয়া জিনিস আল্লাহ ফিরে নিয়েছেন, তো আপনি দোয়া করবেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি, মানে আমার এই বিপদে আল্লাহ তুমি আমাকে সওয়াব দাও, ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, আর যে মুসিবতে যে ক্ষয়টা হল, সেই ক্ষয়ের চাইতে উত্তম জিনিস, উত্তম বিনিময় আমাকে দান করো। আমার এই ব্যবসাতে 5 লাখ টাকা নোকসান হল, যদি এই দোয়া পড়েন তাহলে 10 লাখ টাকা আমাকে ফিরিয়ে দাও। আমার ব্যবসাতে আমার ক্যামরি গাড়ি চলে গেল, তাহলে তুমি আমাকে শক্তি দাও যেন আমি এর থেকে ভালো লেক্সাস গাড়ি কিনতে পারি। আমার এই মুসিবতে আমার বেটা তুমি ছিনিয়ে নিলে, যে বেটা তুমি নিলে তার থেকে উত্তম বেটা আমাকে দান করো। উম্মে সালামার কি মারা গেছিল? স্বামী মারা গেছিল। তো বললেন, আল্লাহ রাসূল বললেন, তুমি এটা বলো। তো আল্লাহ উম্মে সালামা বললেন যে আমি এই দোয়াটা বলবো, আমার থেকে, আমার কাছে আবু সালামার থেকে উত্তম আর কে। তার মানে তিনি মনে করতেন যে আবু সালামা এমন সুন্দর স্বামী, এ স্বামী আর জীবনেও অসম্ভব, হতে পারে না এমন স্বামী, হতে পারে, মানে ভালোবাসা থাকলে এটা মনে করা হয়। ওই যারা ভালোবাসা হয়, সুন্দরী নয় তাকে জিজ্ঞেস করেন, ওদেরকে কি দেখে পছন্দ করলি রে, বলে আমার চোখ দুটো নিয়ে দেখ, বিশ্ব সুন্দরী, বলে না ওটা ভালোবাসার একটা গুণ। তো উনি বলছেন, আমার কাছে আবু সালামা অপেক্ষা আর কে ভালো হতে পারে, আমি এই দোয়া পড়লে আমার কি লাভ হবে। উনি মনে মনে বলেছেন, আল্লাহ রাসূলকে বলেননি, মনে মনে বলেছেন। যখন এই দোয়া পড়লেন উম্মে সালামা, তারপরে যখন বিপদ পার হয়ে গেল, তখন তিনি বুঝলেন আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে তাকে তার ওই স্বামী অপেক্ষা উত্তম স্বামী দান করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফল হাতে হাতে ফল, তবুও তার মনে সন্দেহ ছিল, মানে কিভাবে আমি এর থেকে ভালো জিনিস পাব। কিন্তু যখন আমি পেলাম, তখন আমি বুঝতে পারলাম রাসূলুল্লাহ সেখানেও দোয়াতে কি বরকত আছে। সুতরাং যখনই আপনার মুসিবত, বালা মুসিবতে কিছু ক্ষয়ক্ষতি হবে, তখন খবরদার, হা হতাশ করে কোনো লাভ নেই, হাই হাই গো যদি আমি এটা করতাম তাহলে এটা হতো না, হাই হাই গো যদি আমি এটা না করতাম তাহলে এটা হতো না বা হতো, এই যে যদি যদি যদি বলা, কে এটা কার কাজ জানেন? শয়তান, শয়তানের দরজা খোলা যায়, যদি যদি বলতে হয় না, যদি কি, আল্লাহ তাআলা কাদার আল্লাহু ওমা শাফা, আল্লাহ যা তকদির লিখেছেন ভাই হয়ে গেছে, কি করবো, হ্যাঁ তৈরি বেটা মারা গেল, আল্লাহ দিয়েছিলেন চলে গেল, কালকে চাকরি করত পয়সা আসত, আল্লাহ তালা অন্যভাবে দেবে, কি বলতে হবে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, তার থেকে উত্তম বিনিময় আমাকে দান করো। আমরা অনেক সময় দোয়া দিই কিন্তু এইটা বলি না যে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। এবার যদি আপনি কারো স্ত্রী মারা গেছে, তাকে আপনি বলবেন যে এর থেকে উত্তম বিনিময়, হ্যাঁ তার মানে আর একবার বিয়ে করো, শ্বশুরবাড়ির লোক শুনলে তো বুঝতেই পারছেন, আর যদি কারো স্বামী মারা যায় তাকে যদি আপনি বলেন তাতে শ্বশুরবাড়ির লোক রাগ করবে যে দেখো বিয়ে দিতে বলছে। তো যাই হোক, আপনি একটা একজন মেয়ে বিধবা হয়ে গেলে শরীয়তে ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা নেই, সে বিয়ে করতে পারে তাই না? তালাক হয়ে গেলে, বিয়ে হয়ে গেলে, আমাদের অন্য ধর্মের মতো নয় যে সেখানে একবার বিয়ে হয় দ্বিতীয়বার বিয়ে হতে পারে না। আমাদের ধর্মে লাখবার বিয়ে হতে পারে, এত লাখবার অসম্ভব, মানে একাধিকবার বিয়ে হতে পারে। সুতরাং আপনি তাকে দোয়া দেবেন যে কি বলে এই মুসিবতে যেন আল্লাহ আপনাকে সব দান করুন এবং আপনাকে উত্তম বিনিময় দান করুন। ছেলে মারা গেল তুমি কথা হয়নি, আবার ভালো ছেলে হবে, যেমন রমিশার হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে যখন বললেন যে এই ব্যাপার ঘটনা ঘটেছে, আমাকে খবর দিল না, তারপরে আমি ওর সাথে যা করার করলাম, আনন্দ করলাম, ফুর্তি করলাম, তারপরে আমাকে বলছে ছেলে মারা গেছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? বারাকাল্লাহু ফি লাইলাতিকুমা, আল্লাহ তাআলা তোমাদের ওই রাতে বরকত দিক। তাহলে আবার ছেলে চলে এলো। তো এইভাবে যদি নিয়ত পরিষ্কার রেখে যদি আপনি করেন এবং দোয়া করেন আল্লাহর কাছে চান, তাহলে আপনি অবশ্যই পাবেন। এই সময় কি বলতে হয়? তাহলে ওই দোয়াটা বলতে হয় যে আল্লাহ আল্লাহ গো ওকে মাফ করে দাও এবং ওর বংশে ওর মতো উত্তম দান যেন ওই রকম লোক হয়। যেমন আমরা অনেক দেখেছি বংশে আলেম, হ্যাঁ লোকটা চলে গেল গো, অপূরণীয় ক্ষতি, এই জন্য নানা রকম কথা বলি, কিন্তু কেউ বলি না যে ওর থেকে উত্তম আলেম, ওর থেকে উত্তম লোক আবার তৈরি হোক তার বংশধরের মধ্যে। এটা আমরা অনেক কম লোকে খেয়াল করি বা বলি। যাই হোক, আল্লাহ তুমি ওকে মাফ করে দাও, আল্লাহ তুমি ওর কবরকে প্রশস্ত করে দাও। এখনো কবরে যায়নি, কবর তো যাবে, এই জন্য আগাম দোয়া যে কবরকে তুমি প্রশস্ত করে দাও এবং আলোময় করে দাও। অবশ্য ওই গন্ধকার ঘরটাই তার ঘর হবে না, তার ঘর তার জগৎ আলাদা। যাই হোক, উম্মে সালামা রাজি আল্লাহ তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু সালামার নিকট উপস্থিত হলেন, তখন তার চক্ষু, একই ঘটনায় তখন তার চক্ষু মৃত্যুর পর খোলা ছিল, তিনি তা বন্ধ করে দিলেন এবং বললেন, রুহ যখন কবজ হয় তখন সে তার চোখ সেদিকে তাকিয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা নিজেদের উপরে বদদোয়া করো না এবং মঙ্গলের দোয়া করো, কারণ তোমরা যা বলো তার উপর ফেরেশতাগণ আমিন আমিন বলেন। এবারে বুঝতে পাচ্ছেন পরিষ্কার হাদিসের কথা। অতঃপর তিনি বললেন, হে আল্লাহ তুমি আবু সালামাকে ক্ষমা করে দাও, ওর মর্যাদা উন্নীত করে। দেখেন এখানে ক্ষমা করে দাও বলা হলো, আর আপনি বুঝছেন জানছেন যে লোকের মর্যাদা আল্লাহর কাছে আছে, অতএব মর্যাদাটাকে কি করা হোক, উঁচু করো, মর্যাদাকে উন্নত করো, ওকে হেদায়াত প্রাপ্তদের দলভুক্ত করে দাও, ওর অবশিষ্ট পরিজনের মধ্যে ওর প্রতিনিধি বানাও। ও চলে গেল, ওর মতো লোক বা ওর থেকে ভালো লোক তুমি ওর বংশে দান করো, আমাদেরকে এবং ওকে মাফ করে দাও। দেখেন অপরের জন্য দোয়া করলে নিজের জন্য ভুলতে হয়, নিজের জন্য দোয়া করতে হয়। এই জন্য বলি ইয়াগফিরুল্লাহু লানা ওয়ালাকুম, এটা মুসাফাত দোয়া না, এমনি বলছি যে আল্লাহ যেন তোমাকে আমাকে সবাইকে মাফ করে দেয়, ওর জন্য কবরকে প্রশস্ত করে দাও এবং ওর কবরকে আলোকিত করে দাও। যদি মুখ খোলা থাকে রোগী, যে মানে মারা গেল মুখটা হাঁ হয়ে খোলা আছে, তখন কি করতে হবে? মুখটা বন্ধ করতে হবে। যদি বন্ধ না হয় তাহলে কি করতে হবে? হ্যাঁ, কাপড় দিয়ে বেঁধে দিতে হবে মাথার সঙ্গে, মুখটা যেন হাঁ হয়ে না থাকে। দুই চিবুক দিয়ে বেঁধে চেপে ধরে তো বাঁধতে হবে, হাত পা হিলিয়ে ঢিলে করে দিতে হবে, মানে টাইট হয়ে যায় ও ঢিলে করে দিতে হবে। অনিবার্য কারণে দাফন কার্যে দেরি হলে, দেরি হওয়ার আশঙ্কা হলে লাশ ফ্রিজে রাখার ব্যবস্থা, যেমন এখানে আছে দেখেছেন হাসপাতালে ফ্রিজে ভরে দেওয়া হয়, তারপরে তা এক মাসও থাকে, কোন কোন লাশ দাফন করা হয় না, ওই যে কাগজপত্র রেডি হয় ইত্যাদি দেরি হয়ে যায়। সেই ক্ষেত্রে অনেকে প্রশ্ন করবেন, হুজুর তাহলে তার কবরের হিসাবটা কখন হয়? যখন কবর দেওয়া হবে তখন, নাকি যখন মারা গেছে তখন? আল্লাহ জানে কখন কখন কিভাবে হয়। এখন মূলত লাশ যদি পাওয়া না যেত কখন হিসাব হইত? লাশ পুড়ে ছাই হয়ে গেল, কিংবা লাশ হাঙ্গরে একবারে হজম করে ফেললো, লাশ ওই যে প্লেন আকাশে দুর্ঘটনা ঘটলো, কার লাশ কোথায় কেউ খবরই পাওয়া গেল না, তাদের হিসাব হবে না? কারণ হিসাবটা কাকে নিয়ে হবে? আপনাকে নিয়ে হবে না আপনার দেহটাকে নিয়ে হবে? এই দেখেন, আপনি আপনার দেহ এক জিনিস না, এই যে আমরা বলছি না আমার হাত, তার মানে হাত আপনি নন, আমার পেট, আমরা আমার জান, তার মানে আপনার জান, আপনি আপনার জানটাই হচ্ছে আপনি, আর আপনার বডি আপনার দেহ আপনার নয়। তো আপনি যেটা আপনি আসল আপনি, সেই আপনি কি নিয়েই হিসাব হবে, আপনার বডি নিয়ে নয়। অবশ্য কখনো কখনো কবরের সাথে সম্পৃক্ত থাকে, সম্পর্ক থাকে, এবং মানে আপনার বডির উপরেও সে আজাব আসে, সেটা আলাদা কথা। একটি চাদর বা কাঁথা দিয়ে তার শরীর সর্বশরীর ঢেকে দেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন তাকে চেককাটা ইমানি চাদর দিয়ে ঢেকে দেওয়া হলো। এই ঢেকে দেওয়া পর্যন্ত আজকে আমাদের কাজ শেষ। তার পরবর্তীতে আমরা জানব যে এরপর কি করতে হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আমরা যা শুনলাম তার উপর যেন আমল করি, আর আমরা শোনার জন্য যেন সমস্ত সর্বদা আমাদের কানকে প্রস্তুত রাখি, যেখানে শোনা যায় সেখানে গিয়ে উপস্থিত হতে পারি। কারণ জানেন যে এইসব মজলিস ফেরেশতারা খুঁজে বেড়ান, আর মানুষ দুর্ভাগে কত কষ্ট করে তাকে ডেকে আনা হয়, গাড়ি পাঠিয়ে ডাকা হয়, খাবার দেওয়া হয়, তবু আসতে চায় না। তার কারণ ভালো জিনিস, ভালো জিনিসের প্রতি মানুষের আকর্ষণ কম। দুনিয়াতে মদ বেশি বিক্রি হয় না দুধ বেশি বিক্রি হয়? মদের দোকানে বেশি ভিড় না দুধের দোকানে বেশি ভিড়? মদের দোকানে আপনি দেখবেন মদের কত রকমের বোতল, আর কত রকমের ভাবে মানুষ খাচ্ছে, ব্যবহার করছে। মানে যাদের শরীয়তে জায়েজ না, তারা মুসলিমরা পর্যন্ত মদ খাওয়াকে ট্রেডিশন বানিয়ে নিয়েছে। তো যাই হোক, খারাপ জিনিসের দিকে মানুষ বেশি ধাবিত, আর জাহান্নামে যাবে হাজারে কয়টা বাচ্চা মিয়া? হাজারে একটা জাহান্নামে যাবে, আর বাকি সবাই জান্নাতে যাবে। বাচ্চা দেখছেন কেমন বাচ্চা, বাচ্চার কোন ইনসাফ নেই। এমন বাচ্চা যদি হয় তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, তাই না? বাচ্চা হাজারে কটা লোক জাহান্নামে যাবে? তাই কন 999টা জাহান্নামে যাবে, আর একটা মাত্র জান্নাতে। শয়ের একটা না, হাজারে হাজারে একটা জান্নাত যাবে, আর বাকি 999টা জাহান্নামে যাবে। অতএব খারাপের সংখ্যা বেশি। এবার আপনি কোন দলে হবেন, বেশির দলে যাবেন? না, অবশ্য বেশির দলে গেলে পরে তাদেরই গদি, তাদেরই শাসন, তাদেরই তো বর্তমানে রাজনীতি এটা। এই জন্য ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি হল হক। যদিও তুমি একা হও, হকপন্থী হও, তুমি হচ্ছে জামাত। আর তুমি যদি লক্ষ হও, লক্ষ লক্ষ লক্ষ লোক তোমার সাথে আছে, কিন্তু তুমি বাতিল পন্থী, তুমি বাতিল, তুমি জামাত নও, তোমাকে জামাত বলা হবে না। সংখ্যাগরিষ্ঠতা হকের দলিল না, বরং হকই হচ্ছে হকের দলিল। হক দেখে মানুষ চিনো, মানুষ চিনে মানুষকে দেখে হক চিনার চেষ্টা করো না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আসার এখানে তৌফিক দেন, শোনার তৌফিক দেন, এবং আমরা এখান থেকে যা উপকৃত হই, যা মানুষকে উপকৃত করার জন্য, কারণ যা শুনবো তা বাড়িতে বলতে হবে, বাড়িতে শোনাতে হবে, বন্ধু বান্ধবকে শোনাতে হবে, এবং দায়িত্ব আছে আমাদের যে অপরকে শোনাবো। আল্লাহ তাআলা সেই সমস্ত তৌফিক দেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।